চাই পিয়ালো, চাই পিয়ালো, এই কক ويستر على انه انما ينقسم الى ثلاثه ايام فلا بيع بينهما جاز والى اربعه ايام لا يجوز ان ابي حميد وابي يوسف وقال محمد يجوز الى اربعه ايام او اكثر فان قضيه الثلاث جاز في قول جميعا والحصل فيه ان هذا في معنى اشتراط الخيار اذا الحاجه مصت الى الانفساخ عند عدم النقد تحرزا عن المماطله في الفسق فيكون ملحقا به وقد مر ابو عنيفه على أصله الملحق به وأن فيه الزيادة على الثلاث وكذا محمد في تجويز الزيادة وأبي يوسف أخذ بالأصل بالأصل بالأخذ وفي هذا بقياس وفي هذه المسألة قياس آخر وإليه ما لا زفر رحمه الله تعالى هو أنه بيع شريط فيه إقالة الفاصل المتعلقة بالشرط واشتراط الصحيح منها فيه مفسد للعقد فاشتراط الفاصل أولى ووجب الاستحسان ما بين ولو اشترى على انه ان لم ينقد الثمن الى ثلاثه ايام فلا بيع بينهما جاز والى اربعه ايام لا يجوز عند ابي حنيفه وابي يوسف وقال محمد يجوز الى اربعه ايام او اكثر فان نقد في الثلاث جاز في قولهم جميعا والاصل فيه اجنه আরেকটা খেয়ার হইতে পারে সেটা হইল খেয়ারে নক খেয়ারে নগদ দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ খেয়াটা তো এখন এই ধরনের কথা চুক্তি যখন হয়েছে তিনটা দিন আমার সময় তিনটা দিন আমার মাল মাল না খেয়ার সত্য হলো মুবি নি মোনা নি মু বা মুবি বেশ মোনা না বেশ মুনি মোনা না নি মু এটা চিন্তা কর আর তো টাকাটা তো এখন আর চুক্তি যখন হয়েছে টাকাটা দিয়ে ধরনের কথা এখন কইতেছে তিনটা দিন আমার একটু সময় দিতে চুক্তি ঠিকই আছে এনে বাই হয়ে রয়েছে টাকাটার একটু সুযোগটা চাইতেছে আর খেয়ারের শর্তের মধ্যে তিন দিন পরে আমি টাকা দিয়ে আনিমু কি না এটা বা তিন দিন পরে মুভিটা আমি বেসবো কি না ওইটা আর তাহলে যে চুক্তি হয়েছে টাকাও দিব তবে তিন দিনের মধ্যে যদি আমি টাকাটা দিতে পারি তাহলে তো জিনিসটা আমার আর যদি তিন দিনের মধ্যে টাকাটা না দিতে পারি তাহলে জিনিসটা নিব না এরকম তো যদি এরকম ভাবে ক্রয় করে যে যদি তিন দিনের মধ্যে টাকা দেওয়া না হয় তাহলে আমাদের দুইজনের মধ্যে বেচা কিনা চুক্তি নাই তাহলে এটা যায় না আর যদি চার দিন বা তারও বেশি কয় চার দিন বা তারও বেশি কয় তাহলে এটা জায়েজ নাই আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ মাসালা আগের মাসালা মনে রাখতে হবে কি আগে যে মাসালা গেছে গতকাল গতকালকের মাসালার মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একদিন আর সাহেব গতকালের মাসালা খেয়ারের শর্ত তিন দিনের অতিরিক্ত হইলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন জায়েজ না খেয়ারের শর্ত তিন দিনের অতিরিক্ত হইলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাসলা কি ছিল জায়েজ না আর সাহেব আলীর মাসলা কি ছিল মুদ্দতে মাই যত দিন ইচ্ছা নির্দিষ্ট দিন যদি খেয়ারের জন্য রাখা হয় তাহলে জায়েজ এই মাসালার মধ্যে খেয়ারের অর্থের মাসালার মধ্যে ইমাম আবু হানিফা এবং আবু ইউসুফ অর্থাৎ শাইখ আইন শাইখ আইনের মাসলা হইল যে যদি বলে যে তিন দিনের মধ্যে আমি টাকাটা দিয়ে দিব আপনারা আমাদের মধ্যে বেচা কিনা চুক্তি নাই তাহলে শাইখ আইনের মাসলা হইল যে ভাই যাইছে। আর তিন দিনের অতিরিক্ত হইলে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেন জায়েজ, সাইদ হাইনে বলেন জায়েজ। তো একটু ডিফারেন্স হয়ে গেল আগের মাসালার থেকে, যে আগের মাসালার মধ্যে তো সাহেবাইন একদিকে আসছিল, ইমাম আবু হানিফা একদিকে ছিল, এই মাসালার মধ্যে সাইদ হাইনে একদিকে, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই আরেকদিকে। ولو اشترى على انه ان لم ينقض الثمن الى ثلاثه ايام فلا بيع بينهما اگر خریده شرط پر کہ ان لم ينقض الثمن الى ثلاثه ايام اگر 3 دن کے اندر ثمن نقد نہ ادا کرے پرشود نہ کرے فلا بيع بينهما دو جنے مدد بیسا کینا چکتی ہوبے نا جاز تو ایک کیا ہے جاز আর যদি চার দিনের শর্তে, চার দিনের মধ্যে যদি না দিই তাহলে আমাদের মধ্যে বেচা কিনার চুক্তি নাই, ইন্দা আবি হানিফা ওয়া আবু ইউসুফ, এই মাসলা শেখ হাইন। ওয়াকালা মুহাম্মদ ইয়াজুজু ইলা আরবাতি আইয়াম, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বলেন যে দিন কোন নির্দিষ্ট করে যদি দেয়, চারের মাঝে সীমাবদ্ধ না, এটা চার মাস হইতে পারে, চার সপ্তাহ হইতে পারে, চার বছর। ওয়াকাল মুহাম্মদ ইয়াজুজু ইলা আরবাতি আইয়াম, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ফরমাতে চার দিন তো কি আছে, চার দিন কে সপ্তাহ কা লাগায়ে নদে সামান কা তপি কি আছে আওয়াজ বা ইন নাকাদা বিস সালাস, চার দিনের অতিরিক্ত শর্ত আরোপ করছে আগের মাসালার মধ্যে কিন্তু গেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, যে ইমাম আবু হানিফা এবং ইমাম জুহরের মধ্যে একতলাফ হয়েছিল, যে খেয়ারের শর্ত তো তিন দিনের উপরে ইমাম সাহেবের কাছে জায়েজ নেই, যদি চার দিনের শর্তে যদি কেউ বিক্রি করে থাকে আর তিন দিনের মধ্যে যদি বৈধতা ইয়া করে দেয় তাহলে ইমাম জুহর রহম, ইমাম সাহেব বলছেন যে জায়েজ হয়ে, আর ইমাম জুহর রহমতুল্লাহ আলাইহি বলছেন যেটা না জায়েজ হিসাবে গুনাহকে ধরছে এটা জায়েজ হিসাবে দুইটা আসবে না, প্রত্যেকের পক্ষে কি করা হয়েছিল দলিল দেওয়া হয়েছিল। আমার না খিয়ারে নকদের ক্ষেত্রে তো মাসালা এইটাই যে তিন দিনের উপরে হবে না, বাকি যদি কেউ চার দিনের শর্তে কইরে ফেলায় আর তিন দিনের মাঝে মাঝে যদি ওইটারে কি কইরে ফেলায় না বেস কইরে দেয় ওইটাই বুঝতেছে, পাই না পাজা বিশালা যা যা কি কৌলি জানি, তিন দিনের মধ্যে যদি নেফাস কইরে দেয় তাহলে সবাই কৌল অনুযায়ী কি হবে আসল বাত খেয়ারের শর্তকে মানানে ইজিল হাজাত মাসাল বিলাল ইনফিসা ইনদা আদম তাহারুজান আনি মুমাতালা ফিল ফাস ফায়াকুনু মুলহাকান, কয় কেন খেয়ারের শর্তটা তো বাইয়ের মধ্যে আমরা কায়দা অনুযায়ী জায়েজ নেই ভাই, কারণ আগে ভাইয়ের চাহিদা হইলো টাকা যা হইলো কি আগে ভাইয়ের টাকা দেখি লেনদেন করার মুভি দেওয়া সামান্য এটা হইলো আগে ভাইয়ের টাকা, একটু চিন্তা ভাবনা করিয়া তারপরে জন্য ব্যবসা বাণিজ্য করতে পারে হিসাব কিতাব করিয়া এই জন্য এদের সুযোগ, এটা হাজত, এটা কি হাজত জরুরত প্রয়োজন। তাহলে এই খিয়ারে নগ্নতারও এটা হাজত আছে, খিয়ারে নগ্নতার হাজত হইল যে তিন দিনে অতিরিক্ত যদি যায় যদি আমরা দেই সময় তাহলে হ্যাঁ তাল মাঠাল করতে থাকবে, খিয়ারে নগ্নতার তিন দিনের মাঝে সীমিত আমরা লেগে রাখছি যে এটা খিয়ারের শর্তের মতো জরুরত আছে, আর তিন দিনের মধ্যে সীমিত এই জন্য যদি আমি বেশি সুযোগ দিই তাহলে বুস্টার রিসাইকেল যে দুই মাস পরে টেহা দিবেন নাকি, আর বায়ে চাইল যে এখনই আমার টাকার দরকার, এই যে দুইজনের মধ্যে ঝগড়া, এই জন্য একটা মেয়াদও কি হয়ে যাওয়া দরকার নির্দিষ্ট। আর যেহেতু এটা কেয়ারের সত্যের সাথে মোমা সালাত মোমানা মুসাবাত মিল মিল আছে, তাহলে এটাও কেয়ারের সত্যের সাথে আমরা কি করে দিলাম, মুলহাক করে দিলাম, লাহেক করে দিলাম, ওইটার মধ্যে যে হুকুম এটার মধ্যেও والاصل فيه ان هذا في معنى اشتراط الخيار اي بي يعني خيار النقط بي اي خيار الشرط কে মানে اذا الحاجه تمست الى الانفصال عند عدم النقط تحرزا عن المماطله في الفصل كاي اذا الحاجه مست في الانفصال ইসলেকে حاجه তো আমরা যদি এটার জন্য মানে 3 দিনের অতিরিক্ত সময়ের আমরা দেই তাহলে ওই যে বায়ের জন্য তো বাইরে ফসক কইরা যদি অন্যদিকে তার তো যাইতে হবে টাকা তো তার হাত কইদিল হাজাত মাসাত ইলাল ইনফিসা ইন দা আদমিন মুস্তাফ যদি টাকা না দেয় তাহলে যে চুক্তিটা হইছে এই চুক্তিটারে ফসক করার দরকার, তাহলে এটা প্রয়োজন হাজত ইজিল হাজাত মাসাত ইলাল ইনফিসা ইন দা আদমিন নি নক মাদুম হুনি কি সুরত মে অর্থাৎ ওইবারে তো কইছে আমি পরে জায়গা দিব, তিন দিনের মধ্যে যদি আমরা সীমিত না করি তাহলে পরে এটা তো সীমাটা নির্ধারণ হইতেছে না, আর তিন দিনের মধ্যে আমরা সীমিত খেয়ালের সত্যের সাথে মুলাক করে দিয়ে আমরা সীমিত করে নিতে পারি, যেহেতু খেয়ালের সত্যের মধ্যে আমরা হাদিসের দ্বারা খেয়াল দ্বারা আমরা সাবিত করছি, তাহলে ওইটার লাগে লাহে করে দিয়ে এটা দেওয়া আমরা ওইটার হুকুমের মধ্যে নিয়ে গেলে তিন দিনের মধ্যে সীমিত করি না, এটা ইজির হাজা জরুরত আছে ফসকের ক্ষেত্রে সে তার মোটাল করে সময় নিতে থাকে, এই সময়ের থেকে বাইরেও কি দরকার যে দীর্ঘ সময় যদি যায় তার তো হাজত যেটা আছে এই হাজত পূরণ হবে, তার মতন সে বাদ নিয়ে অর্থাৎ সীমাবদ্ধ করে দেই তাহলে কি করতে পারে কোন মুলাকাত সুতরাং এটা খেয়ালে সত্যের সাথে কি হয়ে যাবে কোনটা ওয়াকাত মারা আবু হানিফা আলা আসলিহি ফিল মুলহাকি আসলে দিয়ে গেছেন খেয়ারের শর্ত, আসলে হলো খেয়ারের শর্ত, খেয়ারের শর্তে কি হুকুম, খেয়ার সত্যের হুকুম হইলো তিন দিনের মধ্যে খেয়ার থাকে, তাহলে মোলাক বিহি হইলো কোনটা খেয়ারে নক, খেয়ারে নক মোলহাক হইলো খেয়ারে শর্ত, মোলহাক হইছে মিলছে খেয়ার গেল আর মোলাক বিহি হইছে খেয়ারে নক, যার দিকে খেয়ারে মিলছে সেটারে মোলাক বিহি করি যারা মিলছে যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তিন দিন তার মূলনীতিতে আলাসলিহি দ্বারা এলো, তাহলে তার মূলনীতি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার মূলনীতিতে মুলাকবিহি দিকে গেছে, মুলাকবিহি হইলো কোনটা খেয়ারের শর্ত, মুলাকবিহি হইলো কোনটা খেয়ারের শর্ত, ওয়ানাফা জিয়াদা তালাস সালাস, অতএব এই আসলের মধ্যে জিয়াদা তিন দিনের অতিরিক্ত যেটা এটারে কি করে দিচ্ছে নফি করে দিচ্ছে, অর্থাৎ চতুর্থ দিনের যদি খেয়াল রাখে তাহলে খেয়ালে নক্ত রাখে তাহলে বাই হবে না, পালা ভাইয়া ভাই নয়, তাদের মধ্যে কি হবে না বাই হবে। ওয়াকাদা মোহাম্মদ তাজবিজিয়া আর ইমাম মোহাম্মদ এই চার দিনের মধ্যে চার দিন বা তার অতিরিক্ত যেটা তিনিও এই মোলাকিহি ওনার মোলাকিহি গুড আছে যে মুদ্দতে মালুমা মুদ্দতে মালুমা চার দিন বা চাইলে রাখসার যদি হয় তাহলে এটা মুদ্দতে মালুম হয়, তাহলে মুদ্দতে মালুমার মধ্যে ইমাম মোহাম্মদ তার মোলাকিহির দিকে কি করছে প্রত্যাবর্তন কাজা মোহাম্মদ। ওয়াবু ইউসুফ আখাজা ফিল আস বিল আসর আসলের দ্বারা মুরাদ এই জায়গার মধ্যে খেয়ারে সর, আসলের দ্বারা মুরাদ এই জায়গার মধ্যে খেয়ারে সর। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আখাজা ফিল আস বিল আসর আসলুল ইবনে ইবনে উমরের রেওয়ায়ত, আসলুল কার রেওয়ায়ত খেয়ারে সরতের মধ্যে ইবনে উমর, ইবনে উমরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আজা আজা ইলা সাহরাই ইলা সাহরাই এটা হলো ইবনে উমরের আসর আছে, তো সাহরাই কেমন করলে আসর বলা হয় না, তাইলে হযরত আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আসলের তো খেয়ারে শর্ত জায়গা মানে খেয়ারে শর্তের মধ্যে উনি আসলের উপরে আমল করছেন, অর্থাৎ হযরত ইবনে উমরের রেওয়ায়েতের উপরে কি করছেন আমল করছেন। ওয়া ফি হাযা বিল কিয়াস আর এই জায়গার মধ্যে কিয়াসের উপরে আমল করছেন, কিয়াস হলো কি যে আগদের তাকে টাকা দইল কয়দিন তিন, আগদের টাকা দইল যে এখনই লেনদেন করে ভালো তিন দিনের সময় না দেওয়া, কিন্তু হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিন দিন পর্যন্ত কি করো সময় নিয়ে নেও, তাহলে এই জায়গার মধ্যে যেহেতু তিন দিন এটার অতিরিক্ত আমরা যাবো না তিনের বাইরে যাবো না, কারণ এটা কিয়াস করে আমরা এই জায়গা না এই জায়গার মধ্যে যে খেলাফি কিয়াস যেহেতু হয়েছে তাহলে মাওরাদে নসের উপরে আমরা কি করবো সীমাবদ্ধ থাকবো, তাহলে মাওরাদে নসের তিন দিনের উপরে সুতরাং এই তিন দিনের মধ্যে সীমিত থাকে, তাহলে এই জায়গার মধ্যে খেয়ালে নকদের মধ্যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কিয়াসের উপরে কি করছেন ওয়াফি হাদিস মাসালা কিয়াস আখার ওয়া ইলাইহি মালা জুফার ওয়া হুয়া আন্নাহু বাইউন শুরিতা ফি গালাতান ফাসিদাতান লিতাআলুকিহা বিশশারতি ওয়া ইশতিরাতু সহিহি মিনহা ফিহি মুফসিদুন লিলআক ফা ইশতিরাতু ফাসিদি আওলা ওয়া ওয়াজিবুল ইসতিহসান মা বাইয়ানা। আর কেউ কেউ বলছে খেয়ালে নক যেটা খেয়ালে নক এটা যাই নক টাকা পয়সা দুই তিন দিনের যে খিয়া যেটা এই নসুরত যেটা পাই দিচ্ছে এটা কি নেই ওনারা কিয়াস করছে ইকালা ইকালা কাটে, ইকালা বলা হয় যে একজনে আরেকজনের কাছে একটা জিনিস কিনছে বা বেচছে, কিনা বেচার পরে যে বেটা কিনছে এই বেটা মুভিটার দরকার নেই এখন না বাইরে কইতেছে ভাইসা আমি তো আপনার কাছ থেকে এই জিনিসটা নিচ্ছিলাম কিন্তু এখন তো আমার এটা দরকার নেই, আপনি যদি দয়া করে আপনার জিনিসটা নিয়ে আমার টেহারা দিয়ে দেন এইটা বলা হয় ভাই আগে যে টেহা দেয়া কিনছিল ওই টেহা দেয় ওই মুভিটারে ফিরত নিয়ে নেব ফিরত দিয়া টাকা নিয়ে নেব এটা হলো ভাই হইলো যে আমি যে সুরতটা কইলাম এটা হলো ইকালায় সহি, তবে না ইকালায় সহি হইলো যে একজনের কাছ থেকে একটা জিনিস কিনতে মুস্তাহিক হইতেছে ভাইসাহ আমি তো আপনার কাছ থেকে এই জিনিসটা কিনে নিতেছি কিন্তু শর্ত হইলো আমি আবার তিন দিন পরে আপনাদের ফিরত দিয়ে এই টেহাটা নিয়ে নিই, এই জিনিসটা তিন দিন পর টেহা ফিরত দিয়া নিয়ে নিই এটা হলো ইকালায় সুন্দর এটা হলো ইকালায় আর তো হলো ইকালায় ফাঁস হাজার যে আমি তোমাকে একটা বেচলাম, শর্ত হইলো যে তিন দিনের মধ্যে যদি তুমি আমার টাকা না দেও তাহলে তোমার সাথে আমার খারাপ। এই জিনিসটা আমি তোমার কাছ থেকে এত টাকায় বেচলাম, শর্ত হইলো যে তিন দিনের মধ্যে যদি তুমি আমার এই টাকাটা না দেও তাহলে তোমার আমার মধ্যে কি হয়ে যাবে, কি কালা হবে। তো এই জন্য কালায় ভাসে, একালায় ভাসে। আর ইকালার মধ্যে যদি ইকালায় সহি হাত শর্ত আরোপ করা হয়, বাইয়ের মাঝে যদি ইকালায় সহি হাত শর্ত আরোপ করা হয় তাহলে বাই পাস। বাইয়ের মাঝে যে ভাই আপনার কাছ থেকে আমি এই জিনিসটা কিনে নিতেছি, শর্ত হইলো তিন দিন পরে আমি আপনাদের ফিরত দিয়ে দিব, এইভাবে ইকালা আপনি করে তাহলে বাই পাস। কথাটা বুঝে আসছে? একালা করতে পারবে, কিনে লয়ে গেছে গা পরে আইসে আর কইতেছে ভাই আমি কিনছিলাম ফিরত দিয়ে আসছি, এই হলো ইকালা। ইকালায় সহি হয় তো ইকালা সহি হইতেছে যে আমি তোমার কাছ থেকে নিতাছি তিন দিন পরে তোমার দিয়ে দিব, এই শর্ত যদি আর বাইয়ের মাঝে যদি ইকালায় সহি হয় শর্ত আর করা হয় তাহলে বাই। আর ইকালায় ফাঁসে দার শর্ত আর করলে তো বত্তরি কাওলা কি হয়ে যাবে, ফাঁসে কথা এই একটা জিনিস মাথার মধ্যে নেই যে এইটার উপরে কি আসছে কেউ কেউ বলছে যে এইটা ইমাম জুফর রহমতুল্লাহ আলাইহি মাসলাটা শর্তারূপ কালার মধ্যে শর্তে সহি যদি আরোপ করা হয় তাহলে এই আগদেই কালা কি হয়ে যাবে, শর্ত করনা এই বত্তরি কাওলা ভাইকে কিয়া কর দিয়েগা। তাহলে এখানে তো আগে ভাইয়ের মধ্যে টাকা দেওয়া হইলো, টাকাটা নগদ দিয়া দিতে, নগদ না দিয়া সে কি কইতেছে তিন দিনের মধ্যে দিও, তাহলে এখানে শর্তে ফাঁসির ভাইয়ের মধ্যে আরোপ করা হয়েছে। তাহলে ভাইয়ের মধ্যে তো শর্তে সহি যদি আরোপ করা হয় কালার মধ্যে তাহলে ফাঁসির হয়ে যায় গে, তাহলে শর্তে ফাঁসির আরোপ করলে তো বত্তরি কাওলা। আবার লাস্টে কইতেছে যে তিন ইমামে যে জায়েজ বলছে এই জায়েজের কারণ আমি আগেই বলছি, তিন ইমাম আমি বলছি সেই